সেই শহীদদের জুব্বা ছেঁড়া ফেরা জামা কাপড়ের মূল্য অনেক আল্লাহর কাছে বেশি। কয় বুজুর্গ মারা গেছে গোসল দাও, শহীদ মারা গেছে গোসল লাগবে না, ওই অবস্থা দখল করো, কারণ কেয়ামতের মাঠে বুজুর্গ উঠবে কি অবস্থা আল্লাহ ভালো জানেন, কিন্তু শহীদ ওই অবস্থা হবে যখন রক্ত তার পর্ব থাকবে, লাউনুহু লাউনুদ্দম ওয়ারিহুহুরিহুল মিস, তার শরীরে রক্তটা রক্তের রং থাকবে ঠিকই কিন্তু ঘেরান হবে মিস কাম্বারের মতো। দেশে যাওয়ার পরে কোন বুজুর্গকে বলা হবে দুনিয়া চলো আবার যাও, কেউ আসতে চাইবে না, এত নিয়ামত পাওয়া কেউ আসতে চাইবে, কিন্তু শহীদদেরকে বলা শহীদদের কি করবে, আল্লাহ আমাদেরকে আরেকবার সুযোগ দাও, দুনিয়ায় গিয়ে তোমার রাস্তায় যুদ্ধ করে লড়াই করি, আবার শহীদ হই, আবার যুদ্ধ করি, আবার শহীদ হই। ইনশাল্লাহ বাকি আলোচনা আগামী দিনে হবে আরো ইনশাল্লাহ, আগের থেকে একটু আসবেন, কারণ আল্লাহ নবীর এই সুন্নাত, এই উসওয়া, এই আদর্শ আমাদের জাতি ভুলে গেছে, এদেরকে স্মরণ করে দেওয়ার দায়িত্ব আমাদের আপনাদের সকলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। হ্যাঁ, মসজিদের জন্য বলছিলাম, মসজিদগুলো আমাদের দ্বীনের মার্কাজ, দ্বীনের কেন্দ্র, এইগুলোকে আরো উজ্জীবিত করতে হবে, এখান থেকে কোরআন হাদিসের কথা বলতে হবে, সেজন্য এগুলোকে আরো প্রতিষ্ঠিত করা, আরো মজবুত করা। ইংরেজরা বুঝতে পেরেছিল, সেই জন্য ভারতবর্ষ দখল করার পরে তারা মসজিদ বন্ধ করে দিয়েছিল, মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, আমাদের জন্য বেশি বেশি করে এইগুলোকে টিকিয়ে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা তাড়াতাড়ি যারা দান করবো তাড়াতাড়ি দান করি, হাদিসে বলা আছে মা না কথা মাল সাদাকা, সাদাকার মাধ্যমে মাল কমে না, দান করলে মাল কমে না, আল্লাহ তাআলা মালের বরকত দান করেন, বিপদ আপদ দূর করেন, এই জন্য আমরা বেশি করে দান করবো, আল্লাহ তালা আমাদেরকে সবাই পরকায় বরকত দান করবেন। কোরআনে বলা আছে ওয়ান ফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি ওর থেকে ব্যয় করো। বাচ্চাকে বাবাই কি করে বাজার থেকে চকলেট কিনে দেয়, এরপরে আবার চায় বাচ্চার কাছে আমাকে একটা চকলেট দাও, একটা চকলেট দাও, উদ্দেশ্যটি বাবা চকলেট খাওয়ার জন্য না, উদ্দেশ্য দেখি বাচ্চা চকলেট বেশি প্রিয় নাকি আমি বেশি প্রিয়, আমাকে দেওয়া রাজি আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে সম্পদ দিয়েছেন, আবার তিনি চাচ্ছেন মাঞ্জাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছে এরকম যে আল্লাহকে কর্জা হাসানা দিবে, সেই কর্জা আবার চাচ্ছি। আল্লাহর কাছে ঋণ দেওয়া, আল্লাহ তারা ঋণ খেলাপি আপনার আদায় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জমা থাকবে। এবং হাদিসে বলা আছে তোমরা যেমন বকরির বাচ্চাকে পেলে লালন পালন করে বড় করো, ঠিক এরকম তোমার দান সত্তাকে আল্লাহ তাআলা লালন পালন করে বড় করবেন, তা আমাদের মাঝে আমরা পুরো পুরো পাবো। আমরা আজকেও দান করবো, ইনশাআল্লাহ সামনে দান করবো, আল্লাহ তাআলা তৌফিক দান করুন।